আহ, কি সুধা ঢালা পরশ, দূর মিনারের আজান ধ্বনি আমার হৃদয়ে তন্ত্রিতে হিন্দোলিত হয়েছে বারবার। বিশ্বস্রষ্টার মহান স্মরণে আমার চিত্তে এ কিসের ঝংকার? হাকিল এমন সুর কথাগুলি কি মধুর, কে হাকিল এমন সুর কথাগুলি কি মধুর, বিশ্ব স্রষ্টা দয়াল আল্লাহ তারি মহিমায়, মনের পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়। কোন সুরে কে আজানের ডাক দিয়ে যায়, মনের পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়। আল্লাহ আকবার আল্লাহ আকবার ডাক দিয়ে যায় বারম্বার, আল্লাহ আকবার আল্লাহ আকবার ডাক দিয়ে যায় বারম্বার, আল্লাহ বিনে ত্রিভুবনে উপাস্য কেউ নাই, মনে পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়। কোন সুরে কে আজানে ডাক দিয়ে যায়, মনে পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়। এসো সালাত কায়েম করি, এসো মুক্তি সুপথ ধরি, এসো সালাত কায়েম করি, এসো মুক্তি সুপথ ধরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দিয়ে যায়, মনের পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়। কোন সুরে কে আজানে ডাক দিয়ে যায়, মনের পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়। মসজিদের ওই মিনার চূড়ে হাকে নিত্য করুণ সুরে, মসজিদের ওই মিনার চূড়ে হাকে নিত্য করুণ সুরে, সেই সুরেতে পাগল পাড়া কুল মখলুকাত হাই, মনের পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়। কোন সুরে কে আজানে ডাক দিয়ে যায়, মনের পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়। কোন সুরে কে আজানে ডাক দিয়ে যায়, মনের পাখিটি আর থাকিতে না চায়, থাকিতে না চায়, থাকিতে না চায়, থাকিতে না চায়, থাকিতে না চায়।